قال فإن هلكت بيده هلكت الثمن وكذا إذا دخله عيب بخلاف ما إذا كان خيار للبايع. ووجه الفرق أنه إذا دخله عيب لم تنعقد والهلاك لا يعرى عن مقدمة عيب فيهلك. والعبد قد أنذر ما فيلزمه الثمن بخلاف ما تقدم لأن تدخل العيب لا يمتنع الرد حكما لخيار البايع فيهلك والعبد موقوف. قال তো আগে বায়ের মধ্যে যদি বায়ের খেয়াল থাকে, তাহলে মুবিলটা বায়ের মিল্কিয়ত থেকে বাইর হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকে না। মুস্তারি কব্জা করার পর মুস্তারি হাতের মধ্যে যদি হালাক হয়ে যায়, তাহলে মুস্তারিকে জামান দিতে হবে কিসে? কিমতের জামান। কারণ এটা হলো সৌমেশ্বরার মতন কব্জা করা, যে সৌমেশ্বরার মধ্যে যেভাবে কব্জা করা হয় সেই কব্জা। আর সৌমেশ্বরার মধ্যে কায়েকেরামের অভিজ্ঞতা ছিল যে কিমতের জামান দিতে হয়, সামানের জামান দিতে হয়। আর যদি খিয়ারটা কার থাকে? মুস্তারির থাকে, তাহলে মুবিটা বায়ের আরে কুন্ডা খুশি আগে আগে কি কুন্ডা খুশি নাকি? হ্যাঁ হ্যাঁ, বায়ের যদি খেয়ার থাকে, তাহলে মুবিটা বায়ের মিল খেয়ার থেকে বাইর হবে না, এটা প্রতিবন্ধক, কারণ তার খেয়ার। আর যদি মুস্তারির খেয়ার থাকে, তাহলে মুবিটা বায়ের মিল কিয়াতের থেকে বের হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। তবে মুস্তারি ওইটার মালিকানা অর্জন করতে পারবো না, এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মাসলা। অর্থাৎ মুস্তারিদের মালিক হবে না। সাহেব আইনে বলেন যে মুস্তারিদের মালিক হয়ে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের যুক্তি হলো, সাহেবের যুক্তি হলো যে যদি এটা বায়ের মিল্কিয়তের মধ্যে না থাকে, তাহলে এটা মুস্তারি মিল্কিয়তের মধ্যে যাবে। যদি মুস্তারি মিল্কিয়তেও না যায়, তাহলে এটা মালিকানাটা কোন জায়গায় থাকে? দুনিয়ার মধ্যে তো এরকম নজির নাই যে একজনের মিল্কিয়ত থেকে বাইর হইয়া এটা অন্য কোনো একটা জায়গার মধ্যে না গিয়ে এমনি বাতাসের মধ্যে উঠে। সুতরাং এটার মিল্কিয়ত মুস্তারি মিল্কিয়ত হিসেবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে যখন এটা বায়ে মুস্তারি মিল্কিয়ত থেকে সামান বাইর হইল না, কারণ তার খিয়ার আছে। মুস্তারির খিয়ার থাকার কারণে তার কাছে সামান বাইর হইল না। আবার এখন যদি আমরা এই হুকুম দিয়ে দিই যে মুবিটা ও মুস্তারি মিল্কিয়তের মাঝে চলে যাইবে, তাহলে দুইটা বদল একই ব্যক্তির কাছে, অর্থাৎ একটা সামান আর একটা মুবি একই ব্যক্তির কাছে চলে আসা লাজমি। আর এটা হলো আগদে মোয়াবাজার হুকুম। আগদে মোয়াবাজার হুকুমের মধ্যে, লেনদেনের হুকুমের মধ্যে একটা জিনিস দুইটা বদল একই ব্যক্তির কাছে চলে আসে, আর শরীয়তের মধ্যে একটু নজির নাই। কারণ হলো মোয়াবাজার তো মুসাবাতের তাকাজা করে চাহিদা, আর হিয়ারটা এটা মুস্তারি দিকে দৃষ্টিপাত করে করা হয়েছে। সুতরাং তার যে আসলাহাত আছে এটার উপরে অপেক্ষা করা হবে। আর যদি মিল্কিয়তটা এই জায়গার মধ্যে আমরা মুস্তারি সাবেত করে দিই, তাহলে কোনো কোনো সময় মুস্তারির সমস্যা হইতে পারে। যেমন তার করিবি রেস্তাদার ছিল, যদি খিয়ারের কারণে মিল্কিয়ত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কোল অনুযায়ী মিল্কিয়ত মুস্তারি চলে যায়, তাহলে খিয়ারের টাইমের মধ্যে সে চিন্তা করার সুযোগ পাবে। তাহলে সে নিয়ে আজাদ দিয়ে দিল। তাহলে এই জায়গার মধ্যে মুস্তারি যে চিন্তা করার যে বিষয়টা ছিল এটা, এটা পিছনে মাসালাগুলি করণের সুরত উদ্দেশ্য হলো সামনের মাসালার সাথে একটু রত্ব এবং মুনাসাবাত। তাইলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসতাবিলও খেয়াল মুস্তারি থাকলে মুবির মিলকিয়ত মুস্তারি হবে, তবে বায়ের মিলকিয়তের থেকে বায় হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই। সাহেব আইনের মাসলা হলো যে মুবির মিলকিয়ত খেয়াল যদি কার থাকে, মুস্তারি থাকে, তাহলে মুবির মিলকিয়ত বায়ের কাছে চলে আসে, হ্যাঁ মুস্তারির কাছে চলে আসে। আর প্রথম যে সুরত ছিল খিয়ারুল বাই এম নাও কুরুজাল মুবি আর মিলকি, যদি বায়ের খিয়ার থাকে তাহলে মুবি তার কাছ থেকে বাইর হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক, তো প্রতিবন্ধক হওয়ার কারণে মুবি কার থাকবে, বায়ের হাতেই থাকবে। কিন্তু মুস্তারি যদি কব্জা করে থাকে, কব্জা করার পরে ওইটা যদি কি হয়ে যায়, হালাক হয়ে যায়, তাহলে জামান দিতে হবে কিসে, কি মনে, কারণ এটা কব্জাটা হয়েছে যে এটা আলা সোমিস সিরার কব্জার মতো, সবিশিরার মধ্যে পোকায় কেরামের মাস্তা হইল যে ওই জায়গার মধ্যে জামান দিতে হয় কিসে, কিমত ফাইন হালাকা ফিরিয়া। আর এখানে এসে কইতেছে যে ফিয়ারটা মুস্তারি, মুবিও মুস্তারি কব্জা করছে, ফাইন হালাকা ফিরিয়া দিহি বিশ্বামা হালাকা বিশ্বামান পকা যায় যা দেখালাহু আইন। এমন মুস্তারিটা খিয়ারটা হলো কার, মুস্তারি মুবি বাইর মিলকিয়তের থেকে বাইর হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই, মুস্তারি মুবিটা কী করছে বাইর কাছ থেকে নিয়ে কব্জা করছে, কব্জা করার পর এখন আর তার হাতে মুবি হালাক হয়ে গেছে অথবা মুবির মধ্যে আয়েব লাগে। তাহলে এই সুরতের মধ্যে সামান্য যেমন সে যেমন এক এই সুরতের মধ্যে কে জামান দিতে হইব, সামানের জামান দিতে। তবে আগের যে সুরত যেটা কই আইছে যে সুরতের মধ্যে কিছু যে যদি খিয়ারটা বায়ের থাকে তাহলে ওই সুরতের মধ্যে কে জামান দিতে হইব, কি মতের জামান, এমন তো যে দুইটার মধ্যে ফরক হইতে হবে। আগের মাস সালার মধ্যে বলে আসছে যে জামান দিতে হইব কিসে, কি মতে, আর এই মাসালার মধ্যে যেমন দিতে হবে সামানে। আগের মাসালার খুলাসা কিন্তু আগের মাসালার মধ্যে করা হয়েছে একবার, তারপরে বা ইন হালাকা ফিয়া দিহি হালাকা বিসামান ওয়াকা যা ইজা দাখালা হুয়াই বিখিলাফি মা ইজা কানাল খিয়ার বিবাই, কয়ে যদি খিয়ার মুস্তারি থাকে আর মুস্তারি যদি মুভিটারে কি করে কবজা করে, কবজা করার পরে তাহলে মুস্তারি তো এখন কি করে নাই, সামান দেয় নাই, ফাইন হালাকা ফিরিয়া দিই অন মুস্তারি হাতে যদি মুভিটা কি হয়ে যায়, হালাক হয়ে যায়, হালাকা বিশ্বামান, তো ও মুভি হালাক হোগা বিশ্বামান, এনি সামান কি জামান, তো তার জামান দিতে হবে কিসে, সামানের অর্থ যে দরদাম ঠিক করছিল সেই দরদাম। ও কাজা ইজা দেখালা হু আই বোন, তো এই হুকুম হ্যাঁ যকে দাখিল হোক সে কিয়া আয় বিখিলা বিমা ইজা কান আর কিয়া রুবি বায়ে বখেলাব জবকে খিয়ার কিসকে লিয়ে হো, বায়ে কে লিয়ে হো, তো উস সুরত মে কিয়া হোগা, কিমত কা জামান দেনা হোগা, কারণ আগে মাসালা মধ্যে বইলা আসছে যে উস সুরতের মধ্যে কি করতে হবে, কিমতের জামান ওয়াজুল পর অনে দুইটার মধ্যে ফরক হইলো, দেবে যে মুস্তারি কাছে যদি আইসা মুভি হারা কয় আর খিয়ার যদি বায়ের থাকে তাহলে কিমতের জামান দিতে হয়, আর যদি খিয়ার যদি মুস্তারি থাকে তাহলে সামানের জামান দিতে হয়। আর কিমত এবং সামানের ফরক এটা এটা কাল কেউ বলছি যে কিমত হইলো বাজার দর আর সামান হইলো যে দুইজনে মোলামুলি করে যেটা করা হয় এটা হইলো সামান। অন বায়ের কেয়ার থাকলে কিমতের জামান দিতে হবে, অর্থাৎ বাজার দর যে দাম তারা ঠিক করছিল এই দর এই দাম, আর মুস্তারি যদি কেয়ার থাকে আর কবজা করার পরে তার কাছে যদি হালাক হয়ে যায় তাহলে এই জায়গার মধ্যে কি দিতে হবে, সামান দিতে অজুল পথ কয়। যখন মুস্তারির কাছে মুবি নিয়ে আসলো খিয়ারটা মুস্তারি, তো মুস্তারির কথা হইলো যে তিন দিনের মধ্যে চিন্তা করিয়া হচ্ছে এই মুভি নিবে কি না নিবে। এখন তিন দিনের মধ্যে চিন্তা করিয়া এই মুভি নেওয়ার জন্য হচ্ছে যে কি কি চিন্তা ভাবনা করতেছে, এর মাঝে মুভি হারা করে গেছে, তার মানে এগুলো বইয়া গেছে, কিংবা এটার মধ্যে আয়েব হয়েছে। যদি আয়েব হয় কোনো জিনিসের মধ্যে, কোনো জিনিস যদি আয়েবদার হয়ে যায় তাহলে আয়েবদারটা রদ করা মগ্ন মানা হয়ে যায়, কারণ তার কাছ থেকে যে সই সাইলেন জিনিস আপনি নিচ্ছেন, যদি আপনি না নেন তাহলে ওই সই সাইলেন জিনিস দিতে যে আউসাফ এবং গুণাবলীর সাথে জিনিসটা মুভিটা আনছেন আপনি, সেই আউসাফ এবং গুণাবলীর সাথে দিতে হবে। এখন আপনার কাছে এসে এটা আয়েবদার হয়ে গেছে, হাত ভেঙে গেছে, অসুস্থ হয়ে গেছে, যে কোনো কারণে যেটাই হয়ে গেছে, আয়েবদার হওয়ার কারণে এখন যে সই সাইলেন মাল আপনি আনছিলেন সেই সই সাইলেন মাল আপনি দিতে পারতেছেন, তাহলে রদমগ্ন হইতেছে, রদ নিষেধ হইতেছে, রদ করতে পারতেছে না। যখন রদমগ্ন হয়েছে তাহলে আপনাদের সাথে যে চুক্তি ছিল ওই চুক্তিটাই সাব্যস্ত হয়ে গেছে, যে এত টাকা জরদাম করছেন কারণ আপনি জিনিস দিতে পারতেছেন না, এবারে তো রাজি আছে আপনি যে জিনিস নিছেন ওই জিনিস দিয়ে দিতে, আপনি দেন আপনি তো দিতে পারতেছেন না, আয়েবদার বানিয়ে ফেলেছেন, মানে আয়েবদার আপনার কোনো কাজের কারণে হোক বা আল্লাহর পক্ষ থেকে হোক যে কোনো কারণে সেইটা নিয়ে গেছে আয়েবদার, আর সে আয়েবদার জিনিস তো নিবে না, আয়েবদারটা তো সে দেয় নাই, তাহলে রদ মামনু, যখন রদ মামনু হইল তখন ওই যে আগে যে মোলামুলি করে দাম ঠিক করছিল ওই দামই তার উপরে কী হবে, ওয়াজেব হবে, এই জায়গার মধ্যে কিমত আসবে না। আর যদি হালাক হয়ে জায়গা, এটা তো আয়েবের কথা হইল, আর যদি হালাক হয়ে জায়গা তাহলে হালাকের ক্ষেত্রে একই দলিল যে কোনো জিনিস হালাক হওয়ার আগে আয়েবদার বিমার না হইয়া হালাক হয়, যদিও আমরা দেখতে পারি না যে তার তরতাজা মানুষটা মরে গেল গা বা তরতাজা জিনিসটা মরে গেছে গা, আমরা বুঝতে পারি না, যে কোনো জিনিস মৃত্যুর আগে অসুস্থ হয়, অসুস্থ হইয়া তারপরে মারে, যখনই অসুস্থ হয়ে গেছে তখনই আগদে ভাই তার জন্য লাজেম হয়ে গেছে, যখনই বেমার হয়ে গেছে হওয়ার সাথে সাথে মুস্তারির উপরে এই মুভি নেওয়া কি হয়ে গেছে, তার যে খিয়ারা ছিল খিয়ার কি হয়ে গেছে, সাকেত হয়ে গেছে, যখন খিয়ার সাকেত হয়ে গেছে তাহলে এই মুভি মুস্তারির উপরে আয়েবদার হওয়ার সাথে সাথে নেওয়া ওয়াজেব হয়ে গেছিল, রদমগ্ন হয়ে গেছে, যখন রদমগ্ন হয়ে গেছে তারপরে আবার আরো হালাক হয়ে গেছে, তো প্রথম দফাতে যখন আয়েবদার হয়ে এটা রদমগ্ন হয়ে গেছে তখনই এটা সামান্য হয়ে যাবে, তখন কিমত আর থাকে, আর হারা খাওয়ার পরে তো আরো চূড়ান্ত ভাবে এটা নাই, এটা দিতেই পারবে না, এই কারণে বাইন হালাকা দিয়া দিহি হালাকা বিশ্বা, মানে আগার মুভি মুস্তারিককে হাত কব্জা করলে কে বাদ উসকে হাত পে কিয়া হয়ে যায় হালাক হয়ে যায়, তো হালাকা বিশ্বা মানে তো হালাক হোগা ইসকা সামান কা, ইয়ানি ইয়া সামান কা জামান দেগা, বায়ের সময় কিমত দিতে হয় যেমন আর উস্তারির সময় যেমন দিতে হয় কিসে সামানে, এই দুইটার মধ্যে ফরক হইল, ওয়াজুল ফর কিয়ার না ইজা দেখালাহু আইবুন, যখন মুভির মধ্যে আয়েব দেখা দিল এন্তানি উঠল রদ কি হয়ে গেছে মামলা হয়ে গেছে, তাহলে মুভি যদি না দিতে পারেন মুস্তারি সাহেব তো কি আর দিচ্ছেন তিন দিন চিন্তা করবেন, আবার মুভিও কত করে ফেলেছে, এখন মুভির মধ্যে আয়েব হয়েছে, আয়েব হওয়ার কারণে আপনি এখন দিতে পারতেছেন না, রদ মামলা হয়ে গেছে, যখন রদ মামলা হয়ে গেছে তাহলে মুভি তো আপনি আটকায় ফেলাইছেন, তো মুভি আটকায় ফেলাইলে বেটার যে কথা কইছিলেন চুক্তি করছিলেন ওই টাকা দিতে হবে না, বিয়ার না হওয়ার পর ইজা আর না ইজা দেখালা ও আইবু এমতা নেই, ওর রদ রদ করা কি হয়ে গেল মামলা, আর কোনো জিনিস হালাক হয়ে যাওয়ার ক্ষেত্রেও প্রথমে একটা আয়েব হবে, হওয়ার পরে তারপরে হালাক হবে, আয়েব হওয়ার সাথে সাথে তো রদ কি হইল মাম্ন হইল, যখন রদ মাম্ন হইল তখন এই তো সামান সাব্যস্ত হয়ে গেছে, অতএব সামান দিতে ওয়াল হালাকুলা ইয়ারা আন মুকাদ্দামাতি আইবিন, হালাক মুবিকা হালাক হো না ইয়েবি খালি নিয়ে মুক্ত নিয়ে আর মুকদ্দমাকে আইবি না, আয়েবকে মুকদ্দমা সে বেমার কি মুকদ্দমা পেয়াবি, তো বেমার হুনে কে বাদ আয়েবদার হুনে কে বাদ ও কিয়া হতা হালাক হতা ওয়াল আকদু কাদ ইন বারামা, আর আয়াতদার হওয়ার সাথে সাথেই আগদে ভাই কি হয়ে যায়গা, ইমবারামা পুরা হয়ে যায়গা। ইমবারামের অর্থ কি? পুরা হওয়া। ওয়াল আগদু কাদ ইমবারামা, আয়াতদার হওয়ার সাথে সাথেই আগদু কি হয়ে গেছে, কারণ মুভি তো আর অনফির দিতে হবে, তাহলে আগদু পুরা হয়ে গেছে। ওয়াল আগদু কাদ ইমবারামা, আর আগদে ভাই জো হ্যায় এই আয়াতদার হোনে কে সাথ সাথই কিয়া হো গিয়া, পুরা হো গিয়া। ফায়াজ জামুস সামান, তাহলে আয়াতদার হওয়ার সাথে সাথে যখন আগদে ভাই পুরা হয়ে গেছে, তাহলে এবারে এখানে কি দিতে হবে? সামান দিতে। এই ঘুমাই কেটে রে, ফায়াজ জামুস সামান বিখিলাফি মা তাকাদ্দাম, বায়ের যদি খেয়াল থাকে ওই জায়গার মধ্যে কি বলতে জীবন দিতে হবে, এটা করতেছে বিখেলাফি মা তাকাদ্দাম বখেলাফ জু মাসালা পয়লে গুজরা কি উসমি কিসকা জমান দেনা হতা হ্যায় কিমত কা জমান দেনা হতা হ্যায় কেন লিআন্না বিদুখুলি লাইবি লা ইয়ামতানি রদ্দু হুকমান, এনা বায়ের কাছে যখন মুভি থাকে আর আয়ের মুভির মধ্যে যদি আয়ের দাঁড় হয়ে যায় তাহলে থাক আমার জিনিস দিয়ে দেবো আমি নিয়ে গেলাম, এই কথাও তো কইতে পারে, সম্ভাবনা আছে না যে ঠিক আছে আমার জিনিস আয়ব হয়েছে তারপর আমি আমার জিনিস বেশ তোমার কাছে তুমি আমারটা দিয়ে দেবো, তাহলে এই এই জায়গার মধ্যে তো ইয়া করতে পারে রদ করতে পারে, সুতরাং রদ করার যেহেতু এমকান আছে বিখিলাফ ওই বিখিলাফি মা তাকাদ্দাম আলী আন্না বি দুকুইলি লাই লাই এমতানি রদ হুকমান লিখিয়া আলিল বাই কয়ে হুকমান রদ করনা মামনু নেই লিখিয়ার বায়ে বায়ে কি কিয়া কর, কারণ এই জায়গার মধ্যে বায়ের যেহেতু কি আর সে তো ইচ্ছে করলে এটা নিয়ে নিতে পারে, যখন সে নিয়ে নিবে তাহলে এই জায়গার মধ্যে তো এই হুকমান এটার মধ্যে রদ করার ক্ষেত্রে যেহেতু মামনু না অতএব আগদে ভাই ঠিক আছে, রদ করা যেহেতু মামনু না দিতে পারতেছে তাহলে খিয়ারটা কি আছে ঠিক আছে, মানে যে কথার উপরে আগদে ভাই হয়েছিল ওইটা ঠিক আছে, তার মানে হ্যাঁ এটা নিতে পারতেছে দিতে পারতেছে তাহলে হুকমান যে বাইটা আসছিল ওইটা কি আছে ঠিক আছে, তারপর তো কিয়ার আছে, যখন কিয়ার আছে এরপরে হালাক হয়েছে, মানে এটা হলো আয়ের সুরতের মধ্যে, আর যদি পরে হালাক হয়ে যায় ফায়াহানি ওয়াল আগদু মওকুফ, আর আগদে ভাই কি আহে মওকুফ, তার অর্থ হলো কি যে এই জায়গার মধ্যে তো এখনো বায়ে যতক্ষণ পর্যন্ত তার যখন যতক্ষণ পর্যন্ত বায়ের সম তিন দিন সময় পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত তো আগদে ভাই মৌকুফ আছে, যেহেতু আগদে ভাই মৌকুফ আছে অতএব এই জায়গার মধ্যে এরপরে হালাক হয়ে গেছে, হালাক হওয়ার কারণে এই জায়গার মধ্যে যেমন আয়েরদার হয়েছে হওয়ার কারণে তার কিয়ারের মধ্যে কোনো খলল আসে নাই কিন্তু তারপরে হালাক হয়ে গেছে, তাহলে রদ মামনু আনে রক্তাক্ত মামলু হয়েছিল কিসের কারণে আয়বের কারণে, আর এখন যখন রদ মামলু হয় নাই সুতরাং হালাক হওয়ার কারণে এখন আগদে ভাই যেটা আসছিল সেই আগদে ভাইয়ের চুক্তি যেটা এটা নাই অহন তাহলে কি আর যেমন قال ومن اشترى امراته على انه بالخيار ثلاثه ايام لم يفسد النكاح لانه لن يملكها لما انه من الخيار وإن وطيها له أن يردها لأن الوطي بحكم النكاح إلا إذا كانت بكرا لأن الوطي ينقصها، وهذا عند أبي حنيفة وقال يقصد النكاح لأنه ملكها وإن وطيها لم يردها لأن وطيها بملك اليمين فيمتنع الرد وإن كانت سيئة. ومن اشترى امرأة এক বেটায় তার বউ রেখেছে, অর্থাৎ বউয়ের মালিক আর এক বেটা, অর্থাৎ বান্দি তার বউ আছে আর এই বউয়ের মালিকানা আছে আর এক বেটার। আর বিধান হইল কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বান্দি স্ত্রীকে কিনে ফেলায় তাহলে তার স্ত্রী আজাদ হয়ে যায়, তার স্ত্রী কি হয়ে যায় আজাদ হয়ে যায়, আর আজাদ হয়ে গেলে তখন তালাক হয়ে যায়। অর্থাৎ বৈবাহিক সম্পর্ক যেটা থাকে এটা বিচ্ছেদ, এটা হলো মাসালা। যে কোনো ব্যক্তি তার বউ বান্দি বাদী বউ, এই বাদী বউয়ের মালিক আরেক বেটা, ওই মালিকের কাছ থেকে যদি গোলামে গোলাম না ওই ব্যক্তি তার বাদী বউরে যদি কিনে ফেলা কিনে ফেলাইলে তাহলে বউ যখনই স্বামী বউয়ের মালিক হয়ে যাবে, মালিক হওয়ার সাথে সাথে তালাক হয়ে তালাক হয়ে। আর তালাক কেন হবে, তালাক এই জন্য হবে যে যখন বিয়া হচ্ছিল তখন বেদির অবস্থান ছিল নিম্ন পর্যায়ে, অস্বাধীন আছে পরাধীন আছে। এখন যখন বেদি মুক্ত হয়ে গেছে আজাদ হয়ে গেছে তখন তার স্তর উপরে ছিলেন স্বাধীন, তাহলে আগের যে হুকুমটা ছিল সেই হুকুমটা এখন যেহেতু সে উপরের স্থানে চলে গেছে এই জন্য আগের হুকুমটা থাকবে না, অর্থাৎ তালাক হয়ে যাবে। কথাটা বুঝে আসছে, এইটা হলো শরীয়তের বিধান। ওমান ইস্তারা ইন্দা তাওয়ালা আন্নাহু বিল খিয়ার, এখন এক বেটায় তার বউ রেখে আর এই শর্তের উপরে যে তিন দিনের খিয়ার আমি বউরে নিবো কি না কেহা যায়। তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাসলাক অনুযায়ী তার বউ তালাক করবে না বা তার বউ আজাদ হবে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাসলাক অনুযায়ী তার বউ কি হবে না আজাদ হবে না। যদিও নাকি কিনার পর কিয়ারের কিয়ারের উপরে কিনার পর তারপরে তার সাথে অতিও করে থাকে, তার সাথে যদি কি করে থাকে অতিও করে থাকে তাহলে তার খিয়ার সাকেত হবে, খিয়ার সাকেত হবে না। আর সে ইচ্ছা করলে অতি করার পরেও তার ফিরত দিতে পারবে বা এই খিয়ারের এই টাইমের মধ্যে ইচ্ছা করলে সে ফিরত দিয়ে দিতে পারবে। আর সাহেবানের মাসলাক অনুযায়ী খিয়ারের টাইমের মধ্যে যদি ওই বেদি মালিকানা নেয় অর্থাৎ খেয়াল রেখে যদি এই ইয়া করে তাহলে বিয়া বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। কারণ ওনাদের মাসলাগুলো খেয়ালের টাইমের মধ্যে মুভির মিল্কিয়ত কার চলে আসে মুস্তারি চলে আসে, তাহলে এই জায়গার মধ্যে যখনই মিল্কিয়ত কার চলে আসলো মুস্তারি অর্থাৎ স্বামীর চলে আসলো, তাহলে স্বামীর চলে আসার কারণে ওই বেদি যে বৈবাহিক সম্পর্ক ছিল ওই সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। আগে মাস তারা কয়ে নিচ্ছি কিন্তু যে যদি কেউ হ্যাঁ তার বউ বাদি থাকে, বাদি বউরে যদি টাকা দেয়া হ্যাঁ স্বামী কিনে ফেলায় তাহলে বৈবাহিক সম্পর্ক যারা এটা কি হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায়, বিবাহ ভাঙে যায়, তার চলে তারা কয়ে দেয়, কথাটা বুঝে আসছে। এখন এইরকম বেদিরে যদি বাদি বউরে যদি মাওলার থেকে স্বামী কি করে কিনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাসলাক অনুযায়ী বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হবে না, আর সাহেবের মাসলাক অনুযায়ী বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হবে। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই খেয়ার খেয়ার যদি থাকে খেয়ারের শুরুতে মুস্তাদির মিল্কিয়তের মধ্যে মুরগি আসে না, আর সাহেবেন বলেন যে খেয়ার যদি থাকে তাহলে মিল্কিয়ত কার চলে আসে মুস্তাদি চলে আসে, তাহলে ওনাদের মাজহাব অনুযায়ী যেহেতু মিল্কিয়ত চলে আসছে অতএব এটা আর তালাক নেই, কথাটা বুঝে আসছে। ওই আগের মাসালার সাথে এটা সম্পর্ক ওয়ামান ইস্তারা ইমরাতাহু কিসিন আপনি বিবি কো খরিদালা আন্নাহু বিল খিয়ার সালাস আইয়াম, যে আমি আমার বউ রে কিনতেছি, তবে খেয়াল আছে কয়দিনের? তিন দিন। লাম ইয়াসুদিন নিকাহু লিআন্নাহু লাম ইয়ামলিকহা লিমা লাহু মিনাল খিয়া। কয় লাম ইয়াসুদিন নিকাহ, বৈবাহিক সম্পর্ক কি হবে না, বিচ্ছেদ হবে না, নিকাহ ফাসিদ নেই হলো। কেন? লিআন্নাহু লাম ইয়ামলিকহা, কেন না সে এটার মালিকানা এখনো কি করে নাই, অর্জন করে নাই। কার কাছে? ইমাম আবুনের। লিমা লাহু মিনাল খিয়ার, কারণ তার কি আছে? খিয়ার। ওয়াইন ওয়াতিয়া লাহু, আর যদি তার সাথে কি করে, ওতি করে না, ওয়াইন ওয়াতিয়া, আর যদি তার সাথে ওতিও করে, খেয়ারে চাই লাহু আইয়ার, তারপরেও তার জন্য যায় সে কি করবি, রদ করবি। কারণ এখানে অতি যে করছে, এটা আগে যে তার সাথে বিয়ে আছে না, বাদিরে বিয়ে করছে না, বৈবাহিক বিবাহের হুকুমের কারণে সে তার সাথে অতি করছে, মালিকানা অর্জন করছে, টাকা দিয়ে কিনিয়া এই জন্য অতি করছে, এইরকম বান্দি তার বউ বিয়া করছে, কইয়া আবার কয় হা বউ রে বান্দিরা কু টাকা আছে, আমি কিনে আদর করি, এরপর কয় আছে না, তিন দিন একটু চিন্তা করি, তো নতুন নতুন বিয়া করছি, শখে একেবারে এটাই এখন না, তো এত বাদি আসছে, বাদি হিসাবে একসাথে যদি গতি করে ফেলা, বাকেরা একসাথে যদি কি করে ফেলা, অতি করে ফেলা, তাহলে এইটার হুকুম, বাকের একটা হুকুম এটা আবার, কারণ এই জায়গার মধ্যে আগের নেকার হুকুমের মধ্যে হ্যাঁ, তো আগে যেটা সাইবা যেটা সে আগে থেকে অতি করতে আছে, সাইবা যেটা এটার সাথে সে আগে থেকে কি করতেছিল, অতি করতে আছে, বাকের আজেটা এটা যতক্ষণ পর্যন্ত মহিলাদের পর্যায়ে বা তার জায়েল না হয় ততক্ষণ পর্যন্ত তার মূল্য দাম, হ্যাঁ, তারপরে তার একটা এই পজিশন অবস্থান মর্যাদা এটা আলাদা থাকে, আর যখন সাইয়ে বাড়ে জায়গা তখন সেই মর্যাদাটা থাকে। ইহা না যে মেয়েরে শুধুমাত্র সে বিয়ে করছিল বাদী, কিন্তু তো এর আগে তার সাথে অতি হয় নাই, তার সাথে যদি কি করে অতি করে, তাওয়াইলে এই সুরতের মধ্যে কেয়ারের টাইমের মধ্যে অতি করলে এই জায়গার মধ্যে তার আয়দার বানানো, এই জায়গার মধ্যে কি হবে, আয়েবদার বানানো। আর যেহেতু এটা আয়েব এমন এক আয়েব যে আয়েবের কারণে তার মূল্য অনেক কমে যায়, এই কারণে এই সুরতের মাঝে অতির কারণে ইলাইজা কারণ দিয়ানাল অতি ইনাক কিসুহা ওয়ালাই সারাত বা আদাত মা তাইয়া বাইনা, যে আয়েবদার বানায় ফেলাইলে আর রদ করতে পারবে না। এটা হলো ইমাম সাহেবের কথা, যে যদি আয়েবদার বানায় ফেলায় তাহলে কি করতে পারবে না, রদ করতে পারবে না। তো এইখানে তো সে আয়েবদার বানাইছে, কিন্তু আগের সুরতের মধ্যে আয়েবদার বানানো হয় নাই, কারণ আগের সুরতের মধ্যে সে কি করছে, আগে তো ওই বেডি লগে অতি করতেছিল, এখন কিনার পর যে অতিটা করছে এইটা ধরে নিতে হবে, যেহেতু কেয়ারের টাইম তাহলে বৈবাহিক সম্পর্কের কারণে অতি করে, আর যেটা বাকের আছিল এটার সাথে যদি অতি করে থাকে তাহলে এটার আয়ত্তার বানানো, আর আয়ত্তার বানালে এটার কি করতে হবে, ওয়াইন ওয়াতিয়া লাহু আইয়া রুদ্দাহা লিআন্নাল ওয়াতিয়া বিহুকমি নিকাহ ইল্লা ইযা কানা বিক্রান লিআন্নাল ওয়াতিয়া ইউনাক্কিসুহা, ইসলিয়ে কি বাকেরা কে সাথে আগে অতি করে তো উসকো কিয়া কর দেতে হ্যায় ঘটা দেতে হ্যায় আওরত কো বেকারত জাহির করনে কি ওজহ সে আওরত কো কিয়া দিতে ঘটা দিতে, অর্থাৎ এটার আয়াত দার বানায় ওয়াজা ইন্দা বিহান। এই মাসলা কিলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যে যদি বান্দি কিনে এবং তার সাথে কেয়ার কেয়ারের সাথে কিনে তার সাথে অতিও করে সাইবা যদি হয় তাহলে এটা কি হবে না, আজাদ হবে না, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ। ওয়াকালা ইসুদি নিকা ও সাইবা ফরমাতে হ্যায় নিকা কিয়া হো জায়েগা ফাসিদ হো জায়েগা লিআন্নাহু মালাকাহা কেয়ারের টাইমের মধ্যে মুস্তার কি হয়ে যায়, মালিক হয়ে যায় না। ওয়াইন ওয়াতি হা লাম ইয়ারুদ্দাহা এমন যদি তার সাথে অতি করে তাহলে রদ করতে পারবে না, কারণ মালিক হওয়ার পরে তারে আয়াতদার বানাইছি তার মধ্যে এটা সে নিজে এটারে তাসারুফ করে ফেলাইছি। ওয়াইন ওয়াতিহা লাম ইয়ারুদ্দাহা দেন না ওয়াতিহা বিমিল কি আমিন এখন যে সে অতি করছে নিকার সম্পর্কের কারণে করতে পারে নাই, এখন কারণে বৈবাহিক সম্পর্ক তো শেষ, কারণ মিল্কিয়ত এসে গেছে, আর এখন মিল্কেরা কাবার কারণে সে কি করতেছে অতি করতেছে, অর্থাৎ বাদির মালিক হইছে মালিক হওয়ার কারণে এই বেড়ির লোক এখন অতি করতেছে। আগে যে বৈবাহিক সম্পর্ক ছিল এটা তো কেয়ারের টাইমে তাদের কাছে আসার কারণে কেয়ারের টাইমে ওনার ওনাদের কাছে কি হয়ে যায় মালিকের সাব্যস্ত হয়ে যায়, অর্থাৎ মালিক হিসাবে মিল্কেরা কাবা হিসাবে মিল্কি আমিন হিসাবে তার সাথে কি হয়েছে অতি হয়েছে। আগের থেকে তার পর্যায়ে বেকার কি আছে অর্থাৎ এটা ইয়া মূল্যমান আগের থেকেই কমে আছে, এই জায়গার মধ্যে যদি কয় ওয়া ইন কানাত সাইবান যে সাইবাও যদি হয় তাহলে তো এই জায়গার মধ্যে রদ করা মামনু হবে, কারণ এই জায়গার মধ্যে সে যে অতিটা করছে এই অতিটা মিল্কে রাখাবার কারণে করছে, মিল্কে রাখাবার কারণে করছে, মিল্কে রাখাবার কারণে যদি অতি হয় তাহলে এই অতির কারণে অর্থাৎ এই এটা এটা মিল্কিয়ত মুস্তারি চলে আসে, মিল্কিয়ত এটা কি এসে গেছে মুস্তারি চলে আসে। ومن استرى امراة ولا انه بالخيار ثلاثة ايام ان لم يفسد النكاح لانه لم يملكها لما له من الخيار وان وتيها له اي وان وتيها له ان يردها لان الوتي بحكم النكاح الا اذا كانت بكرا لان الوتي ينقصها وهذا عند ابي حنيفه وقال افسد النكاح لانه ملكها وان وتيها لم يردها لان وتيها بملك اليمين فيمتنئ الرد وان كانت سيئه। এখানে যে এখানে প্রথমে একটা মাসালা মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি বললেন, আগে তো সুরত খালি বলছেন যে কিয়ার যদি বায়ের থাকে তাহলে এই হুকুম, আর কিয়ার যদি মুস্তারি থাকে এই হুকুম, এমন একটা মাসালা বলছে যে এখানে কিয়ার মুস্তারির আছে, কিয়ার মুস্তারির আছে। এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাসলা কইলো যে খিয়ার মুস্তারি থাকলে মুবির মিল্কিয়ত মুস্তারি দিকে আসবে, আর সাহেব আলীর মাসলা কইলো মুবির মিল্কিয়ত মুস্তারি দিকে চলে আসবে। এখন কোনো ব্যক্তি তার স্ত্রী বাদী স্ত্রীকে কিনছে খিয়ারের তিন দিনের খিয়ারের, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাসলা অনুযায়ী বিবাহ ফাসেদ হবে না, কারণ এখন মিল্কিয়তি অর্জিত হয়নি, আর সাহেব আইনের মাসলাক অনুযায়ী বিবাহ কি হয়ে যাবে ফাসেদ, এটা একটা মাসলাক। সকালবেলা সবজি মাছ আগে তাতে ঘুমাইতে আসতো দেখি